الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تنكحوا المشركات حتى يؤمن ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه لعلهم يتذكرون ويبين آياته للناس لعلهم يتذكرون সূরা বাকারা 221 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানব সংসার পরিচালনার জন্য দুটো মানুষের প্রয়োজন, একজন নারী একজন পুরুষ। জীবনের গাড়ি চলার জন্য যেমন রেল লাইনের দুটো পার্টি দরকার, দুটো পথের দরকার, অনুরূপভাবে সংসার পথে চলার জন্য দুটো মানুষ প্রয়োজন, একজন নারী একজন পুরুষ। দুইজনের পারস্পরিক সামঞ্জস্য বিধানের মাধ্যমে পরিবার জীবন, সংসার জীবন, সামাজিক জীবন সুন্দর হয়। ঘরে বাইরে মিল না থাকলে জীবনের প্রতি পদে পদে উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। একা পুরুষ ক্ষতিগ্রস্ত হন না, নারীও ক্ষতিগ্রস্ত হন। আর এ কারণে এ বিষয়টির দিকে আল্লাহ পাক অত্যন্ত গুরুত্ব দিয়ে বর্ণনা করেছেন, এমনকি মহিলাদের উপরে একটা সুরাই নাজিল হয়ে গেছে, সুরা নিসা, 176 আয়াত বিশিষ্ট। অনুরূপভাবে সুরা বাকারার মধ্যে আহকাম বিষয়ক বহু আয়াত নাজিল হয়েছে। এটা আল্লাহ রাসূলের জীবনের শেষ দিকের সুরা, সর্বশেষ আয়াতটি পর্যন্ত সুরা বাকারা 281 আয়াত। আর সে কারণ হাদিসে এসেছে যে ঘরে সুরা বাকারা সুরা আলে ইমরান পাঠ করা হয় সে ঘরে সর্বদা আল্লাহর রহমত নাজিল হয়। কেয়ামতের দিন সুরা বাকারা এবং সুরা আলে ইমরান মেঘের মতো নেকির পাহাড় নিয়ে আল্লাহ রসুলের সামনে হাজির হবেন, যারা পাঠ করে তাদের সামনে হাজির হবেন। এত বেশি নেকির কথা অন্য কোনো সূরা বিলে বলা হয়নি, কারণ এখানে আকিদার সঙ্গে আহকাম সবচেয়ে বেশি বলা হয়েছে। যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করলাম 221 আয়াত, এখানে স্বামী স্ত্রী নারী পুরুষ কে কেমন হওয়া উচিত, নির্বাচনের সময় কিভাবে কাকে কি মূল্যায়ন করা হবে এ বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা আছে। পুরুষ এবং নারী উভয়কে একটা মৌলিক কথা বলে দেওয়া হয়েছে, তোমরা জান্নাত চাও না জাহান্নাম চাও, যদি তোমরা জান্নাত চাও তাহলে এইভাবে স্বামী স্ত্রী নির্বাচন করো, আর যদি জাহান্নামে যেতে চাও যা খুশি করো গিয়া। জাহান্নামে যায় তারাই যারা বেশি বাড়ি দিয়ে মনোরঞ্জন করে, ওদের কোনো দুনিয়ার জান্নাতের কোনো হিসাব নিকাশ নাই। যারা জীবনটাকে সত্যিকার অর্থে উপভোগ করতে চায় তাদেরকে অবশ্যই জান্নাতি পথ বেছে নিতে হবে। আর সে দৃষ্টিকোণ থেকে আয়াতটি এসেছে, আল্লাহ বলছেন ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন্না, তোমরা কখনো মুশরিক মহিলাদের বিবাহ করো না যতক্ষণ না তারা ইমান আনে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়া আজাবাতকুম, একটা মুমিন নারী অধিকতর উত্তম ওই নারীর চাইতে যে মুশরিক, ওয়ালা আজাবাতকুম, যদিও ওই মেয়েটি সুন্দরী হয়, তোমাকে খুশি করে, তোমাকে আকৃষ্ট করে, তথাপি আকিদা যেহেতু শিরকে ভরা, ওই মেয়েকে নিয়ে তুমি কশ্চিনকালে জান্নাত পাবে না। ওলা তুনকিহুল মুশরিকিনা, হে নারীরা তোমরাও ওই পুরুষকে বিবাহ করো না যারা মুশরিক, হাত্তা ইউমিনু, যতক্ষণ না ওই ছেলেটি ইমান না আনে। ওলা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাও আজাবাকুম, মুশরিক ছেলের চাইতে মুমিন বান্দা অধিকতর উত্তম, যদিও ওই মুশরিক ছেলে তোমার কাছে অধিক প্রিয় হয়, দেখতে ভালো, টাকা পয়সা বেশি, আয় রোজগার করে। একটা মুমিন ছেলে নিঃস্ব হয় তবু সে তোমার জন্য উত্তম, ওই ধনী মুশরিকের চাইছে। ঠিক অনুরূপভাবে একটা মুশরিক একটা মুমিন মেয়ে, গরিবের মেয়েও যদি হয় ওই তোমার কাছে উত্তম, ওই বড় লোকের মুশরিক মেয়ের চাইছে। এটা একটা মৌলিক কথা, বলার পরে শেষে আল্লাহ যে এমন কথা বলে দিয়েছেন, উলায়কা ইয়াদউনা ইলা নার, মনে রেখো মুশরিক ছেলে বা মেয়ে অর্থাৎ মুশরিক স্বামী বা স্ত্রী, ইয়াদউনা ইলা নার, ওরা আহ্বান করে জাহান্নামের দিকে। আল্লাহ ইয়াদউ ইলা জান্নাহ ওয়াল মাগফিরা, আর আল্লাহ আহ্বান করেন, আল্লাহ ডাকেন মানুষকে জান্নাতের দিকে এবং ক্ষমার দিকে। আয়াত লিন্নাসে ওয়াইবাইনু আয়াতিহি লিন্নাসে লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এবং তিনি বর্ণনা করেন তার আয়াতসমূহকে মানব জাতির জন্য যাতে তারা উপদেশ গ্রহণ করে। অন্য আয়াতে আসছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির, আমরা কোরআনকে সহজ করে দিয়েছি লিযিক্রি, উপদেশ গ্রহণের জন্য। হালবি মুদ্দাকের, আছে কি কোন উপদেশ গ্রহণকারী? আল্লাহবাক এমনি করে করে সূরা কমরে চার পাঁচ জায়গায় বলেছেন এইভাবে, দুর্ভাগ্য মানুষের আর উপদেশ গ্রহণ করে না, নিতান্ত ঠেকায় না বললে। আজকের পারিবারিক জীবনে যে ভাঙন শুরু হয়েছে, এই ভাঙন রোধের কোনো উপায় নাই, বস্তুবাদী সভ্যতা, ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা, পাশ্চাত্যের বিষ বাষ্প আমাদের পারিবারিক জীবনটা আস্তে আস্তে বিষাক্ত করে তুলছে। ধর্ম যা মানুষকে ধারণ করে রাখে মানবতার পথে, ধর্মহীন মানুষ পশুর চাইতে অধম। ধর্মনিরপেক্ষ কথাটা একটা ভুয়া কথা, যারা বলে তাদেরও ধর্ম আছে, এটা সেরেপ একটা ধোকাবাজি ছাড়া কিছুই না। ইসলাম আর ধর্মনিরপেক্ষতাবাদ শিরক ও তৌহিদের সম্পর্ক, আর শিরক ও তৌহিদের সম্পর্ক কেমন, কাল হাদাসে ফিল উদু, আর শিরক ও ফিল তৌহিদ কাল হাদাসে ফিল উদু, তৌহিদের সঙ্গে শিরকের সম্পর্ক ওইরূপ যেন উজুর সঙ্গে বায়নুস্মরণের সম্পর্ক, বায়নুস্মরণ করলে উজু থাকে না, শিরক হলে তৌহিদ থাকে না, দুটো কখনোই একসঙ্গে মিলানো যায় না। মিলানোর চেষ্টা করে সম্রাট আকবর ফেল করেছে, উনি সব ধর্ম এক করে দিন এলাই বানিয়েছিল না, ঠিক আছে, আজও কারো কারো ধারণা সেটা আমব্রেলা করেন, সাতার তলে সবাই এসে বসবে, জি না, আমব্রেলার তলে সবাই আসবে না, আকিদা সবারই পৃথক, মুসলমান কখনো মুশরিকের সঙ্গে মিশতে পারে না। অতএব পারিবারিক জীবনে মুশরিক পুরুষ মুমিন নারী, মোমেন পুরুষ মুশরিক নারী চলতে পারে না, ফাসফার বিজাতের দিন, চারটি কারণে বিবাহ হতে পারে, সৌন্দর্য দেখে, তার মর্যাদা দেখে, অর্থ দেখে এবং দিন দেখে। আল্লাহর রাসূল বলেছেন এর মধ্যে ফাসফার বিজাতে দিন, দিনকে তোর অগ্রাধিকার দাও। দিন যদি না থাকে পারিবারিক জীবন হবে বিষাক্ত জীবন। বাইরে যতই ঠাটভাট থাক, পরিবারে গিয়ে খাওয়া নেই, ওখানে দাম আছে নাকি? গাছতলায় বসবাস করেন, স্বামী স্ত্রীর মহব্বতের সঙ্গে থাকেন, ওই জীবনের সঙ্গে বিশতলা বিল্ডিং টাইলস ফিটিং বাড়িতে এসি ঘরে শুয়ে থাকেন, দুইজনের সম্পর্ক নাই, কোনো কোনো দাম নেই, কোনো মূল্য নাই। কারণ বিল্ডিংওয়ালা মানুষও কবরে শোবে, ওই গুড়ি ঘরের লোকেরও কবরে থাকবে। আলা ইয়া সাকিন আল কাসরিল মুআল্লা সাদুদফানুন করিবিন ফি তুরাবি। যেন কেউ সাধক যাচ্ছে না বুঝার বিল্ডিং এর পাশ দিয়ে, হাত তাকিয়ে এই কবিতাটা পড়েছিলেন, কবিতা আমি ছোটবেলাতে পড়েছি, এখন মনে রাখছি। তিনি বলছেন আলা ইয়া কাসরিল সাকিন আল কাসরিল মুআল্লা, হে সুউচ্চ প্রাসাদের অধিবাসী, সাতুদফানুন করিবিন ফি তুরাবি, সত্তর তুমি দাফন হয়ে যাবে মাটিতে, যেভাবে আমিও যাব মাটিতে, তুমি আর আমি সমান। এখন তো আছে বিশাল বিল্ডিং, কি দাম আছে তোমার থেকে সেখানে? মাটি তোকে নামতেই হবে সারাদিন, বাজার করতে গেলেও যেতে হবে মাটিতে, পানি খেতে গেলেও নিচে নামতে হবে, কারোর সঙ্গে কথা বলতে গেলেও নিচে নামতে হবে, ওখানে বাড়ি গেলে লাভটা কি? কিন্তু মানুষের নেশা যত তলা উপর করো যত ওঠে তত ভালো, ও দুতলা হলে তিনতলা করো, তিনতলা হলে চারতলা করো, খালি উপরমুখী ওঠে। কিন্তু ওখানে সেরে অশান্তি। হ্যাঁ, যদি এই জান্নাতে এইটা হয়, সেখানে একশো তলা আছে, আল্লাহ পাক এক একজনকে এক এক জান্নাতে রাখবেন, সর্বোচ্চ জান্নাত এবং আওসাত ও আলা হচ্ছে জান্নাতুল ফিরদাউস, ওখানে যত উঁচু উঠতে পারেন তত লাভ। হাফেজদের সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন দেখো কিয়ামতের দিন হাফেজদের ডাকো, এই হাফেজ কোরআন তেলাওয়াত করো, তেলাওয়াত করবে, করতে থাকো করতে থাকো, মনে রেখে দিও তোমার সর্বোচ্চ মর্যাদা সেখানেই নিহিত আছে যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে। এই উচ্চ মর্যাদা হাফেজদের জন্য, ওই হাফেজ যারা সত্যিকারের আমলদার হাফেজ, ফাসেক হাফেজ না, হেফজ করে খালি টাকা ইনকাম করার ধান্দা থাকে ওইটা না, রিয়া এবং শ্রুতির বিরুদ্ধে সিরাত লিল্লাহ লিওয়াজহিল্লাহ যারা হেফজ করেছে এবং সেই অনুযায়ী আমল করে, কোরআন অনুধাবন করে, তাদের মর্যাদা সবার চাইতে বেশি। আল্লাহ পাক আমাদের ভাইদেরকে যারা যতটুক কোরআনের হেফজ আছে ততটুকু ভালোভাবে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন। মাবুনদের মধ্যে যথেষ্ট মহিলা আছে যারা হেফজ করেন, আমরা তো খবর নেই না, আমরা নিজেরা এখন হেফজখানা খুলেছি, দেখছি মাবুনদের মধ্যে যথেষ্ট মহিলা তারা হেফজের অধিকারী। আল্লাহ পাক তাদের মধ্যে যে মেধা দান করেছেন, অনেক ছেলেদের মধ্যে সেই মেধা দেননি, প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ আমরা করেছি। এটা আমাদের নওদাওড়া সৌভাগ্য, যেখানে আলহামদুলিল্লাহ বরাবর দুটো প্রতিষ্ঠান আমরা একসঙ্গে করতে পেরেছি, দুটো প্রতিষ্ঠানই অত্যন্ত বড় বড়, কিন্তু দুর্ভাগ্য এখন সত্যিকারের ওস্তাদ পাচ্ছি না, বুঝতে পারছেন তো? যদিও আপনার কত অ্যাডভার্টাইজ দিচ্ছে আমার পত্রিকায়, কিন্তু যোগ্য নারী তৈরি হচ্ছে না, যোগ্য পুরুষও তৈরি হচ্ছে না, কিন্তু তাদেরই দরকার। ইনশাল্লাহ আজ হোক কালক পাওয়া যাবে, চেষ্টা থাকলে আল্লাহ একদিন একদিন সফলতা দান করবেন। আজকে শুধুমাত্র একটুকুই বলবো যে নারীর হক কি। এর আগে আমি যদি দুই জমা ছিলাম না, তখন স্বামীর হকের উপরে আলোচনা গেছে, স্ত্রীদের কর্তব্য কি এই বিষয়টা আমরা একসাথে তুলে ধরার চেষ্টা পাবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এ বিষয়ে কয়েকটা কোরআন এবং হাদিসের কতগুলো বিষয় আপনার তুলে ধরব। আল্লাহাক বলছেন ফাসসালিহাত ও কানিতাতুন হাফেজাতুন লিল গায়বে বিমা হাফেজাল্লাহ, সূরা নিসা 34 আয়াত। নেককার স্ত্রী তারাই যারা কানেতাত আল্লাহর প্রতি অনুগত, হাফেজাত লিল গায়ব স্বামীর অনুপস্থিতিতে তার সব কিছুকে হেফাজত করে, বিমা হাফেজাল্লাহ যেটাকে আল্লাহ হেফাজত করেছেন। একবার ভেবে দেখুন তো, আপনি মসজিদে সালাত আদায় করতে আসছেন, অন্তত দু ঘন্টা তো বাড়ি থেকে বাইরে থাকবেন তাই না, আসা যাওয়া সব মিলে দু ঘন্টা অবশ্যই, এই দু ঘন্টার মধ্যে আপনার স্ত্রী যদি কোনো অপকর্ম করে আপনি টের পাবেন? পাবেন না। যদিও স্ত্রী আপনার প্রতি আস্থাশীল না হয় এবং আপনি যদি তার প্রতি নির্ভরশীল না থাকেন, পরস্পরের বিশ্বাস যদি না থাকে, একদিনের জন্য কি আপনি সংসারে বাস করতে পারবেন? আদৌ সম্ভব না। এই জন্যই বলা হাফ জাতিল গায়েব, যখন স্বামী স্ত্রী উভয় উভয়তে গায়েব থাকে, তখন যারা তাদের সতীত্বকে হেফাজত করে, তাদের পারস্পরিক সম্পর্ককে হেফাজত করে, তারাই হল জান্নাতি মহিলা। কতগুলো মাথায় রাখবেন আল্লাহর কালাম, যিনি জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক তিনি একথা বলে দিচ্ছেন। কারা তারা? এক নম্বর গুণ হবে সালেহাত, নেক কার স্ত্রী। দুই নম্বর কানেতা, নেককা তো অনেকেই আছে কিন্তু আল্লাহর প্রতি অনুগত, কথায় কথায় আল্লাহ, আল্লাহর বাইরে সে কোনো চিন্তাই করতে পারে না। আর তিন নম্বর হাফেজাত লিল গায়ব, অনুপস্থিতির সময় এসে হেফাজত করে, বিমা হাফেজ আল্লাহ, যেটা আল্লাহ হেফাজত করেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন সূরা নিসা চৌত্রিশ আয়াত। এবার আসুন আমার রসুল কি বলছেন। গাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দুনিয়া মাতাউন খায়রু মাতাইহাল বারাহাতু সালিহা রওহ মুসলিম, পুরো দুনিয়াটাই সম্পদ, আর দুনিয়া শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সুশীলা স্ত্রী, পুণ্যশীলা স্ত্রী, যার ভাগ্যে এই স্ত্রী জুটেছে তার চেয়ে সুখী পুরুষ পৃথিবীতে নাই। আল্লাহ আমাদের ভাগ্যে, আমাদের সন্তানদের ভাগ্যে যেন সত্যিকার অর্থে পুণ্যবতী স্ত্রী দান করেন, কারণ এটা খুঁজে পাওয়া যায় না। আমরা তো বাহ্যিকটা দেখি কিন্তু আসলে তো ভবিষ্যৎ কিন্তু কে খবর রাখে। এজন্য মুরব্বীদের দোয়া করতে হয়, আল্লাহ তুমি আমার সন্তানকে এমন স্ত্রী দান করো যেমন স্ত্রী পেয়ে আমার সন্তান আল্লাহর পথে থাকে। বহু ভালো ছেলে নষ্ট হয়ে যাচ্ছে খালি বউয়ের কারণে, আবার বহু ভালো মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে বদমাশ স্বামীর কারণে, দুটোই সমস্যা। অতএব খুবই সাবধান, কোনো অবস্থাতেই আধুনিকা রাধুনিকা বলে প্রগতিবাদীর ধোকায় পড়ে যেন সংসারটা নিজে নষ্ট করেন, নিজের নিজে হাতে নিজের সব পরিবার ধ্বংস করবেন না। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল রাজুল আইয়ুন নিসা খায়র, একজন লোক এসে বলল হে আল্লাহর রাসূল আইয়ুন নিসা খায়র, কোন মহিলা সবচেয়ে উত্তম? ক্বাল আল্লাতি তাসাররুহু ইলা নাযরা ইলাইহা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়ালা তুখালিফাহু ফি নাফসিহা ওয়ালা ফি মালিহি মিম্মা ইয়াকরাহু। আল্লাহর রাসূল জবাব দিচ্ছেন, ওই মহিলা সবচেয়ে উত্তম আল্লাতি তাসাররুহু ইলা নাযরা ইযা নাযরা ইলাইহা, স্বামী যখন স্ত্রীর দিকে তাকায় তখন স্বামী অটোমেটিক মনটা প্রফুল্ল হয়ে ওঠে যে স্ত্রীর দিকে তাকালে ওই মহিলা হচ্ছে উত্তম। তুতিউহু ইযা আমারা, যখন স্বামী তাকে কোনো আদেশ করে সঙ্গে সঙ্গে সে সেটা আনুগত্য করে মেনে নেয়। ওয়ালা তুখালিফাহু ফি নাফসিহা ওয়ালা ফি মালিহি মিম্মা ইয়াকরাহু, সে কখনোই মোকালাফাত করে না, বিরোধিতা করে না, এবং স্বামীর মাল সম্পদেও সে কোনো অবস্থাতেই, এমনকি স্বামীর যে কাজ করতে অপছন্দ করে সে কাজ সে করে না, স্বামীর মাল সে নষ্ট করে না। এই তিনটা গুণ মাথায় রাখবেন, যখন স্ত্রীর দিকে তাকাবেন স্বামীর মনটা প্রফুল্ল হয়ে উঠবে। নাতিপুতি দেখলে নানা খুশি হয় না? আমার মেয়ে বলে এটা হলো আব্বু, এটা হলো রিচার্জ আপনার জন্য, সারাদিন পরে টেবিলে লেখাপড়া করেন তো, এই নাতি দৌড়লো বাস আপনার সব গোলমাল করে ছেড়ে দিল, একটু একটু রিচার্জ করে দিয়ে আসলো, এবার ফুল ফুয়েল যোগ হলো, আবার গবেষণা শুরু করে দেন। এখন নাম দিয়েছে নাতিপুতির গবেষণা সহকারী, ওরা আসলে একটু ভালো লাগে, কিছুক্ষণ পরে আবার শুরু হয়ে যায়। কথা বুঝতে পারছেন তো? আপনারা চা খেয়ে গরম করেন তো, আর নাতিপুতি কাছে আসলে আমাদের গরম হয়ে যায়। এটা এটা কিন্তু এটা আল্লাহ পক্ষ থেকে ব্যবস্থা, কারণ বুড়ো বয়সে মানুষ নিরাশ হয়ে যায়, হায় রে রিটায়ার্ড হয়ে গেলাম কি করবো এখন, নাতিপুতি আসলে কিন্তু ভুলে যায়। এটা আল্লাহ নবীর জীবনে আসে না? আল্লাহ নবী খবর দিচ্ছেন হাসান হোসেন মাস্টার দৌড়, মানুষের ঘাড়ে উপর দিয়ে ঘাড়, এই তুমি কি করো কি করো, আল্লাহ নবী যায় ডিস্টার্ব করো না, ওদের আসতে দাও, হুমা রাহা নাই ফির দুনিয়া, এই দুটা ছেলে এই দুনিয়াতে আমার সুগন্ধি, সুগন্ধ একটা ঘাড়ে একটা কাঁধে খোদা দিচ্ছে। এই জন্য একটা মেয়েদের মধ্যে একটা কথা চালু আছে, এত নাতিপুতির ঝামেলা সহ্য করো কি করে? তো জবাব দেয় মেয়েরা কি জানেন, গাছের ফল কখনো ভারী মনে হয় না, কথা ঠিক না? যে গাছে ফল হয় ও গাছের কিন্তু ভারী মনে হয় না, কিন্তু এমনি বাজার থেকে এক ঝুড়ি মাঠে ফল উঠানতে থাকি পারবে না, আর এই ফলটাই আপনার পেটে ছিল, ওই আবার বেরিয়ে আবার ঘাড়ে উঠতেছে, ও ছাড়ে না, কিন্তু আপনিও মানেন না, মাঝ দেন তাই করেন, আবার কলে করে বুকের মধ্যে জড়িয়ে ধরেন। এই যে অবস্থাটা, এটা মানসিক শান্তির একটা দারুণ মেডিসিন, এটাকে আপনি এড়াতে পারবেন না, এর থাকবেই। এটা আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থাপনা, এটাকে এড়িয়ে গেলে আপনি বস্তুবাদী হবেন, আপনি মানুষ থাকবেন না। গরু ছাগল পর্যন্ত তাদের বাচ্চাদের আদর করে, মানুষ করবে না? একদিন লোক এসে বলছে, হে আল্লাহর রাসূল, আমি খুব কঠোর। কেন? তাহলে আমার 10-12 ছেলেপিলি একটা জীবনে আমি কোলে নেয়নি। আল্লাহ নবী এমন ধমক থাকে দিলেন, আজকে বাড়ি দেবা, যে বাচ্চা কোলে নেবা চুমু খাবা, তারপরে তুমি গেলে আমার সঙ্গে আসবা। এসে অনেক পুরুষ এরকম আছে, সে ক্রেডিট দেয় আমার জীবনকে, সেলফি করলে নেই আমরা, প্রেশার ট্রেক করে দিয়ে ঝামেলা করবে। আরে বেটা, তোমার এই বাচ্চাদের করলে মানে লোকে নেবে নাকি? স্নেহর একটা আল্লাহর দান, আল্লাহ নিজে রহমান রহিম, সেই রহমতের একটা অংশ তিনি বান্দার মধ্যে দিয়ে দিয়েছেন, সারা পৃথিবীর বান্দার মধ্যে ভাগ করে দিয়েছেন। সেই অংশটা বাপ মায়ের মধ্যে আছে, সন্তানদের প্রতি এই স্নেহ আসবেই, আসতেই হবে। যদি কারোর মধ্যে একটা কমতি থাকে, দূর করার চেষ্টা করবেন। এর ট্রিটমেন্ট আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমার বাচ্চাকে কোলে নেওয়া চুমু খাবে। আরো যদি শক্ত হয়ে যায়, নরম না হয়, তাহলে কোনো এতিম বাচ্চার মাথায় হাত বুলাবে, তার জন্য দোয়া করবে, তোমার মনটা অটোমেটিক নরম হয়ে যাবে। এতিমখানা আছে, খেয়াল লাগবে না দিকে আপনার, বহু এতিম আরো মানুষ করে এখানে, এখন নতুন করে আবার এতিম জুটে গেছে, রোহিঙ্গা এতিম। আহারে, তাদের চেহারা তো আপনারই ভালো দেখেন, আমার তো টিভি দেখি না, যা শুনি যার আশ্চর্য কারবার। রোহিঙ্গা মেয়েরা আসতেছে, স্বামী হারা, পিতৃহারা, তাদের বিবাহের দরকার। আমরা বলে দিয়েছি, তোমরা রোহিঙ্গাটা রোহিঙ্গা বিয়ে করো, বিয়ের সব খরচ আমরাই বিয়ার করবো ইনশাআল্লাহ। আপনারাও দান বন্ধ করবেন না, দান দিতে থাকেন। আমি বলে দিয়েছি, তোমরা একটা চারটে বিয়ে করো, এখন এটা এখন ফরজ হয়ে গেছে। স্বামী হারা এসব মেয়েগুলো রাস্তা রাস্তা ঘুরছে, যে কোনো সময় ওদের ইজ্জত নষ্ট হয়ে যেতে পারে। সাধারণ তো বাংলাদেশের মধ্যে লোকদের মধ্যে নাই, সব জায়গায় আছে। অর্থাৎ যত দ্রুত পারত বিবাহের মাধ্যমে তাদেরকে একটা ব্যবস্থা করে ভালো। এরপরে জান্নাতি নারী কারা? আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের সম্পর্কে খবর দিব না? মনে রেখো, নবীরা জান্নাতি, সিদ্দিকরা জান্নাতি, শহীদরা জান্নাতি। এরপরে বলছেন, নিসাউকুম মিন আহলিল জান্নাহ, তোমাদের স্ত্রীরাও জান্নাতি। চিন্তা করছে, পুরুষদের কথা বলছেন আল্লাহ নবী, নিসাউকুম মিন আহলিল জান্নাহ, তোমাদের স্ত্রীরাও জান্নাতি। কারা? আল ওয়াদুদ ও মাওলুদ, তোমাদের যেসব স্ত্রীদের সন্তান বেশি, ওই স্ত্রীরা জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ আমরা বলি সন্তান মারো, উল্টা একেবারে করোনা আছে উল্টা। দুই, আল আউদ আলা জাওজি আল্লাতি ইযা গাযাবা জাআত হাত্তা তাযা ইয়াদাহা ফি ইয়াদি জাওজিহা, ওই নারী যে তার স্বামীর কাছে ফিরে আসে যখন স্বামী ক্রুদ্ধ হয় এবং এসে তার হাতটা স্বামীর হাতের উপরে রাখে, অতাকুল লা আজুকো ঘামাজান হাত্তা তারদা, আর বলে, হে স্বামী, আমি খাদ্য স্পর্শ করব না যতক্ষণ না তুমি খাবে। ওই নারী জান্নাতি। বলুন সুবহানাল্লাহ হামদিহি, কজন নারী একরকম আছে? স্বামী স্ত্রীর আঘাত তো হতেই পারে, তাই না? স্ত্রী কিন্তু সবসময় সারেন্ডার করে, ও তর্ক করে না। অনেক সময় স্ত্রী তর্ক করে, আমি ঠিক আছে, তুমি এসে আমাকে ক্ষমা চাও, এর মেজাজ দেখায় না? না, সঙ্গে সঙ্গে স্ত্রী সারেন্ডার করে, দৌড়িয়ে তার স্বামীর হাতে হাত রেখে বলে, তুমি যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ আমি খাদ্য স্পর্শ করব না। আল্লাহ রাসূল বলছেন, ওহিয়া মিন আহলিল জান্নাহ, ওই নারী জান্নাতের অধিবাসী। আল্লাহ আমাদের সবাইকে এরকম নারী তৌফিক দান করুন। এরকম নারীর স্বামী হওয়াটাই সবচেয়ে ভাগ্যবান স্বামী। সেই সহিহ 127 নম্বর হাদিস, সাধারণ মিশকাতগুলো পাবেন না। আন হুসাইন ইবনে মেহসান আন আম্মিহি আন আম্মাতিন লাহু ইউকালু ইসমুহা আসমা, তিনি বলছেন, আন্নাহা দাখালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিবাযিল হাজা, আসমা নামে একজন মহিলা আল্লাহ রসুলের কাছে এলেন কোন একটি কাজে। কাজ শেষ করার পরে আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করলেন, আ জাতা জাওজিন, তুমি কি স্বামীওয়ালা, অর্থাৎ তুমি কি বিবাহিতা? কালাত নাম, বলে হ্যাঁ আমি বিবাহিতা। এবার আল্লাহ রসুল বলছেন, স্বামীর সঙ্গে তোমার সম্পর্ক কেমন? তো মেয়েটি জবাব দিচ্ছে, মা আলুহ ইল্লা মা আজুস্তু আনহু, আমি তার ব্যাপারে কোনো বিষয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি অক্ষম হয়ে যাচ্ছি, মানে বোঝাচ্ছে ইঙ্গিতে স্বামীর যতটা চাচ্ছে ততটা আমি দিতে পারছি না। ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনজুরি আইনা আনতে, তুমি ভেবে দেখো তুমি এখন কোথায় আছো। ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী তোমার জান্নাত তোমার জাহান্নাম। এক কথা শেষ না? বিবেকজ্ঞান মানুষ এই অল্প কথাতেই বুঝে যায়। ভেবে দেখো হে মহিলা তুমি এখন কোথায়, তোমার স্বামী তোমার জান্নাত তোমার জাহান্নাম। অতএব তুমি যেটাতে অক্ষম বলছো দ্রুত সক্ষম হওয়ার চেষ্টা করো, নইলে এক্ষুনি যে তোমার মালিকুল মৌত এসে যায় তোমাকে জাহান্নামে যেতে হবে। স্বামীকে খুশি করো, বিষয়টা তো এই হলো, তাই না? বিখ্যাত সাহাবী মুআযযু বিন জাবাল উনি গিয়েছিলেন সিরিয়াতে সেই সময়, সেখানে গিয়ে সব খ্রিস্টান তো দেখলেন যে তারা তাদের নেতাদের সিজদা করে, রাজাকে তো করেই, তা পরে যারা আছে তাদেরকেও সবাই, মানে সেজদা করাটাই সে যুগের সম্মানের একটা নিদর্শন ছিল। এটা দেখে এসে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সরাসরি সেজদা করলেন। তো আল্লাহ রাসূল বলে কি হচ্ছে, তুমি সেজদা করছো কেন? বলে আমি দেখে আসছি ওরা যদি ওদের নেতাকে সেজদা করতে পারে মোশরিক হই, আমি আমার নেতাকে কেন সেজদা করতে পারবো না? জবাব দিচ্ছে। তখন যে জবাবটা আল্লাহ রাসূল দিয়েছিলেন, জবাবটা আমার জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য একটা চিরন্তন মূলনীতি আকারে এসেছে। তিনি জবাব দিলেন, দেখো লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদ লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদ লি জাওজিহা রাওয়াহু তিরমিজি। হে মুআযযু, মনে রেখো যদি আমি কাউকে মানুষের সেজদা করার নির্দেশ দিতাম অবশ্যই আমি স্ত্রীদের বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। কি সাংঘাতিক কথা শুনছেন! মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, ইসলামী শরীয়তে এটা নাই। অর্থাৎ তুমি কবর আমাকে শ্রদ্ধা তো দূরে থাক, আর কাউকে তুমি শ্রদ্ধা করতে পারবে না। মনে রেখো যদি শ্রদ্ধা করার হক করা থাকতো তাহলে আমি স্ত্রীদেরকেই বলতাম তোমরা স্বামীদের শ্রদ্ধা করো, কারণ আর-রিজালু কওয়ামুন আলা নিসা, পুরুষরাই স্ত্রীদের উপরে কর্তৃত্বশীল। যতই আপনারা যুক্তি দেওয়ার চেষ্টা করেন নিজেরাই এটা দলিল, নারীর ক্ষমতা নিয়ে যত কথাই আপনারা বলেন, হিসাব দেখেন 2016 সালের হিসাব, এ যাবৎকাল যত নারী নির্যাতন হয়েছে সবচেয়ে বেশি হয়েছে 2016 সালে। এদেশে নারী কি ক্ষমতা নাই? কবে থেকে হিসাব করেন তো, পুরো দেশই চলছে দুই নারীর অধীনে, ঠিক না? এত ক্ষমতা দিয়েও কি লাভটা হলো আপনার? নারী নির্যাতন করাতে পুরুষেরা, পুরুষের উপরে নারীর কোনো ক্ষমতা নাই। যতই আপনি পুলিশ আর মিডিয়ার দিয়ে পিটান আপনাকে লাভ তো হবে না, কারণ আসল জায়গা তো হাত দেন নাই। পরস্পরে শ্রদ্ধা বোধ, পরস্পরে অধিকার বোধ আপনি শেখান নাই। আপনি শেখাচ্ছেন কি, এই বোরকা আলি বোরকা খোলো না একদম পরীক্ষা পাশ করে দেবো না, মানে আপনি নারীকে ল্যাংটা বানার চেষ্টা করছেন আর তাকে পুরুষের সামনে খাওয়া খোরাক হিসেবে এনে দিচ্ছেন, ফলে পুরুষ তো খাবেই। ইসলাম যে পর্দা ফরজ করেছে আপনি পর্দাকে নস্যাৎ করে দিচ্ছেন, এই পর ভাবছেন নারীর ক্ষমতায়ন, নারী আর ধ্বংস হয়ে যাবে এই করে করে। খবরদার, আল্লাহ বিরোধী তৎপরতা ফিরে আসুন, যিনি যেখানে থাকুন না কেন নিজের সংসারকে একবার চিন্তা করুন। আপনার স্ত্রী যে অন্য কোনো পর পুরুষের সঙ্গে চলাফেরা করে আপনি কি বরদাস্ত করেন? যেটা নিজে পারেন না সেটা অন্যকে কেন বলেন? বরং স্ত্রীকে সেজদা করারই দরকার ছিল স্বামীর পায়ে, কিন্তু এটা ইসলামের শরীয়তে নিষেধ। এর মাধ্যমে আনুগত্য করাকে নিষেধ করা হলো, সেজদা নিষেধ কিন্তু আনুগত্য করাতে নিষেধ নয়। আন উম্মে সালামাতা রাদিয়াল্লাহু আনহা কালাত কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুমা ইমরাতিন মাতাত আযাজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যে কোনো মহিলা মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিলেন, আল্লাহ রাসূল বলছেন দাখালাতিল জান্নাহ, ওই মহিলা সরাসরি জান্নাতে চলে যাবে। এই ভাগ্যবতী মহিলা সেই মৃত্যু পর্যন্ত তার স্বামী তার উপরে খুশি ছিলেন। দুনিয়া ধ্বংস হয়ে যাক, স্বামী স্ত্রী ঠিক আছে, এটাই তো সুখী জীবন। আর দুনিয়া সব আছে, স্বামী স্ত্রী ঠিক নাই, ও কি সুখী জীবন হলো? ও তো গজবের জীবন। আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফাল তাদখুলু জান্নাহ যে কোনো মহিলা যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের সিয়াম পালন করে, নিজের ইজ্জতের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, আল্লাহ রাসূল বলছেন জান্নাতে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করুক। আর কি চান বেশি? না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন, রমজানের সিয়াম পালন করুন, নিজের পর্দা নিজে রক্ষা করুন এবং স্বামীর আনুগত্য করুন, এই চারটে কাজ করুন। আল্লাহ রসুলের ওয়াদা মিথ্যা নয়, পরিষ্কার বলে দিচ্ছেন ফাল তাদখুলু জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো, বিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতে যে কোনো দরজা দিয়ে তুমি ইচ্ছা করো। ওয়ান ইবনু মুরা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি আল ইমাম রাঈন আলা নাস। মনে রেখো হে মানুষ, তোমার প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে কিয়ামতের দিন সরাসরি দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, যিনি রাষ্ট্রনেতা তিনি রাষ্ট্রের অধিবাসীদের সম্পর্কে, জনগণ সম্পর্কে আল্লাহ কাছে জিজ্ঞাসিত হবেন, যিনি পরিবারের নেতা রাজুল রাইন আলা আহলে বাইতিহি, সে তার পরিবারের সদস্যদের বিষয়ে আল্লাহ কাছে জিজ্ঞাসিত হবেন, ছেলে কি করে, মেয়ে কি করে, বউ কি করে খবর রাখেন না, আপনি বড় নেতা, কিসের দাম আছে আপনার নেতাগিরি? পরিবারের কৈফিয়ত আপনাকে আগে দিতে হবে। ঠিক অমনি করে আলমারাত রাইয়াতুন আলা বাইতে জাওজিহা ওয়া বালাদিহ, স্ত্রী তার স্বামীর ঘরের এবং স্বামীর সন্তানদের দায়িত্বশীল, ওই স্ত্রীকেও পুরোপুরি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। ওয়া মাসউলাতুন আলাইহিম, এদের উপরে সেই হলো দায়িত্বশীল। আজকে আমাদের বহু ভাই বিদেশে আসেন না চাকরি বাড়ি করার জন্য, বাংলাদেশে যদি আমরা নওদাবড়া ছিল মানুষ, আমাদের পরিবারের অভিভাবক অনেকে আছেন ঢাকাতে চাকরি করেন, সে বছরে একবার হাতে ছুটি পাইল কিংবা নাই পাইল, কত দেরিতে দেরিতে বাড়ি আসেন, স্ত্রী এখানে সন্তান নিয়ে থাকে, তার নজর সে ঢাকায় থাক কিন্তু নজর কিন্তু নওদাপাড়ায়, কারণ আমার স্ত্রী সন্তান এখানে আছে, থাক সে রিয়াদে থাক সে বিদেশে যেখানে থাক না কেন, নজর কিন্তু বাংলাদেশে, যেখানে তার স্ত্রীকে বা মা বাপকে সে রেখে গেছে সে কিন্তু এখানে বাঁধা, জাহাজ চলে সাগরের বুকে যখন থামে তখন নোঙর ছেড়ে যায়, কয়েক মন ওজনের নোঙর, ওই নোংর নিয়ে সে দাঁড়িয়ে থাকে, জাহাজ কিন্তু সামনে আগাতে পারে না। তো মানুষের জীবনের নোংর বেঁধা আছে তার স্ত্রীর কাছে, তার সংসারের কাছে, তার পরিবারের কাছে। ওরুল রাহামের বাদুম আল্লাহ বাদিন, রাহামের অংশীদার যারা প্রত্যেকে প্রত্যেকের অংশ পাবে, বিষয়টা মনে রাখবেন। স্ত্রী থাকে বাংলাদেশে, স্বামী থাকে প্রবাসে, পরস্পরের বিশ্বাসের বন্ধন যদি মজবুত না থাকে, যে কোনো সময় পারিবারিক বন্ধন ছিন্ন হয়ে যাবে, যে কোনো সময় তাদের অবিশ্বাস সৃষ্টি হবে এবং তারা দুনিয়াতে টাকা পয়সা আয় করেও তারা অসুখী মানুষে পরিণত হয়ে যাবে। প্রায় 1 কোটি মানুষ আজ বাংলাদেশ থেকে বিদেশে প্রবাস জীবন যাপন করছে, শুধুমাত্র নিজের পরিবারের হাসি ফুটানোর জন্যই তো, স্ত্রী সন্তান মা বাবা যারা আছেন তাদের যারা তারা যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে, দূরে খেতে পড়তে পারে, এই জন্যই তো বেচারা কষ্ট হচ্ছে সেখানে। অথচ যদি তার স্ত্রী তার সঙ্গে বেইমানি করে তার অবস্থা কি দাঁড়াবে? ওই স্ত্রী যদি ভালো না হয়, ওই স্বামী দূরে থেকে অসুখী, টাকা কি হবে? টাকা যাদের জন্য তারাই যদি আমার সঙ্গে আমার আকিদা লোক না হয়, আমার মতের লোক না হয়, তাহলে ওই টাকার কোনো মূল্য নাই। স্ত্রী যদি ইমানদার না হয়, ইমানহীন কাজের দিকে চলে যায়, সাবধান, এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমরা যেখানেই থাকি, আপনাদের ইতিহাস মনে নাই, সাহাবায়ে কেরাম কি ঘরে বসে থাকতেন নাকি? তারা কি ব্যবসার জন্য দূর আরব থেকে চীন পর্যন্ত জাহাজে সফর করতেন না? আজকে যে চট্টগ্রাম, এটাকে বলা বাবুল ইসলাম, ওইখানে নেমে তারা ব্যবসা করতেন, ওই তাদের মাধ্যমে আরব বণিক ও মহাদ্দেশ ওলামায়ে কেরামের মাধ্যমেই প্রথম ইসলাম আসে, তাদের মাধ্যমে এদেশের মানুষ ইসলাম প্রথম শোনে। ঠিক অনুরূপভাবে আজকে যাকে আমরা রোহিঙ্গা বলছেন আরাকান, এটা কিন্তু ওই নাফ নদীর এক পাশে, এই পাশে চিটাগাং, ও পাশে আরাকান, আকিয়াব ছিল কেন্দ্র, ওরা কিন্তু চাউল কিন্তু ঠিক ইন্দোনেশিয়া আজকে পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র কেন? যে জাভা, সুমাত্রা এইসব জায়গাগুলোতে ছিল মশলা, ওরা মশলার ব্যবসা করে যে ওখানে আসত। এইভাবে সফরের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে এসে তারা দিনের দাওয়াত দিতেন। এই করে বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়ে পড়েছে। তারা কি সঙ্গে বৌ আনত নাকি? বৌ তো লেখা আছে সেই আরবে। এবার আপনি চিন্তা করুন, সেই দূর এডেন বন্দর থেকে চিনি আসতে কত সময় লাগতো, কত মাস লাগতো। ব্যবসা করে আবার ফেরত যেত, গড়ে পরে এক বছর নিজেকে ফেরত যেতে পারত না। এই দীর্ঘ সময় তারা তাদের স্ত্রীদের রেখে আসতো সেখানে। কোন রেকর্ড আজ পর্যন্ত পাওয়া যায় নাই স্ত্রীরা কখনোই পরকিয়া করেছে, তারা কখনো তাদের স্বামীদের সঙ্গে বিশ্বাসহীনতার প্রমাণ হাদিস কোরআনে কোথাও আমরা পাইনি। বহু তো লেখাপড়া করলাম এই পর্যন্ত, কোন মহিলা তার স্বামীর সঙ্গে এই ধরনের বিশ্বাস ভঙ্গ করেছে পাওয়া যায় না। সে যুগে এটা নিয়মই ছিল না। কিন্তু আজকে হচ্ছে কি, যত শিক্ষিত হচ্ছে ততই যেন দিন দিন পারস্পরিক সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে। এই বিষয়ে আপনারা সাবধান থাকবেন। বাড়িতে টেলিভিশন আর মোবাইল যে ক্ষতি করে দিচ্ছে, এত বড় ক্ষতি হবে তার কিছুই করছে না, ঘরের মধ্যে জাহান্নাম তৈরি হয়ে গেছে। সাবধান থাকবেন, এগুলো না আনলেও আপনার কোনো সমস্যা নাই। কিছু কম জানায় ভালো, বেশি জানার দরকার নেই। যত জানছেন আপনারা তত বেশি নষ্ট হয়ে যাচ্ছেন। ছেলেপিলে যত মোবাইল ব্যবহার করে, আমাদের প্রতিষ্ঠান চালিয়ে আমাদের অভিজ্ঞতাটা হয়ে গেছে, আমরা প্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে দিয়েছে টোটালি। এরপরও ফাঁক খোঁজে কি করে একটা পাওয়া যায়, এত খারাপ জিনিস, মানে এইদিকে মন চলে যায়। কেন? কেন শয়তান থাকে। আপনার স্ত্রী স্বামী হারা, অর্থাৎ স্বামী থেকেও নাই, অনেকের স্বামী জেল খাটতেছে। আমার ব্যক্তিগত পরিচয় তাদের সঙ্গে হয়েছে। গাইবান্ধা জেলখানে এসে একজন ভাই বলছে, এক মাস কান্না, সরাসরি হাওমাও করে কান্দতেছে। মানে কিরে ভাই, কি হয়েছে? স্যার, আজ 4 বছর হয়ে গেল, ভাবছিলাম বুঝি মুক্তি পাবো, কিন্তু না, আজকে স্ত্রী এসে বলে গেল তোমার সঙ্গে এই আমার শেষ দেখা, কতদিন আর অপেক্ষা করব, আমি কিন্তু অন্যত্র চলে গেলাম, 3টা বাচ্চা। কি যে কান্না! এসব দৃশ্যকে আমরা বলতে পারি? চাক্ষুষ অভিজ্ঞতা আমাদের এগুলো কত যে আছে, এরকম হাজার হাজার মানুষ এমনি করে আছে। যদি ওই স্বামীর অন্তরে এই ভালোবাসা থাকত, অনেকে তো স্বামী মরেও যায়, কিন্তু তাই বলে তারা কি বিশ্বাস ভঙ্গ করে? আমার রসুলের মাকে মারা যাননি অল্প বয়সে, রসুল কি তার বাপকে দেখেছিলেন? যখন সে তিনি মায়ের পেটে, তখন তো বাপ মারা গেছে, এরপরও সেই মা গর্ভধারিণী মা, আমৃত্যু একাই ছিলেন, দ্বিতীয় বিবাহ করেন নাই। তাহলে আপনার তো বলেন জাহেলি যুগ, জাহেলি যুগ গালিগালাজ করেন, সেই যুগেও এরকম ধরনের মহিলা ছিল যারা স্বামী বাস জীবনে একবারই হয়, বারবার কোনো স্বামী পাল্টাপাল্টি হয় না, এই তাদের নীতির মধ্যে ছিল। নিষেধ নয়, দ্বিতীয় বিবাহ করতে পারেন, কিন্তু এই যে রুচি বোধ তাদের মধ্যে ছিল, এটা মানুষের স্বাভাবিক রুচি বোধ। আজকে এই স্বাভাবিক জীবন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, এই পাশ্চাত্য কালচার আমাদের মধ্যে ঢুকে, অর্থাৎ বস্তুবাদী কালচার থেকে দূরে ফিরে আসুন, ইসলামিক কালচার থেকে ফিরে আসুন। স্ত্রীর যে কর্তব্য তা করার চেষ্টা করুন, স্বামীরা স্বামীদের কর্তব্য করুন, ইনশাআল্লাহ পারিবারিক জীবন সুন্দর হবে। স্বামীর দায়িত্ব কি? قال رسول الله صلى الله عليه وسلم ان تطعمها ما طعمت وتكسوها ما كسيت তুমি তোমার স্ত্রীকে সেটাই খাওয়াবে যেটা তুমি খাও, এবং তুমি তো স্ত্রীকে সেটাই পরাবে যেটা তুমি নিজে পরিধান করো। খবরদার, পরস্পর যদি ঝগড়া লাগে, লা তাদরিবুল ওয়াজহা, স্ত্রীর মুখে থাপ্পড় মেরো না। দেখছেন, আল্লাহ নবী জানে যে কোনটা এর ধাক্কাটা দেয়। মুখে থাপ্পড় মেরো না, ওলা তোকাব্বে, স্ত্রীকে নোংরা ভাষায় গালিগালাজ করো না, কারণ সেও মানুষ, তার মানবিক আত্মসম্মান বোধ তারও আছে। ওলা তাহাজুর ইল্লা ফিল বাইত, তাকে পরিত্যাগ করো না ঘরের মধ্যে ছাড়া, একদম বাইরে বের করে দরজা তালাতে ফিরে থাকবে তা হবে না, ঘরের মধ্যে থাকবে আলাদা খাটে, যেন বাইরের মানুষ বুঝতে না পারে যে তোমাদের মধ্যে কোন গোলমাল হয়েছে। খবরদার, তোমার ইজ্জত তোমার কাছে, স্ত্রীকে ঘরের মধ্যে রেখেই শাসন করো, কোনো অবস্থায় যেন তার মুখে থাপ্পড় মেরো না, তাকে মন্দ ভাষায় গালিগালাজ করো না। এইটাই যে আল্লাহ রসুলের নির্দেশ, মুসলমান হতে গেলে আমাদের এগুলো মেনে চলতে হবে। এবং স্বামী যা খাবে স্ত্রী তাই খাবে, স্বামী হোটেল থেকে খেয়ে আসবে বিরিয়ানি, বাড়ি এসে বউ খাবে আলু ভর্তা, এটা হবে না। খাবারদারের কাজ করবেন না। আজকাল যা হয়েছে, ছেলেরা এই কাজই করে এখন বড় বড় হোটেলে খায়, আর মাঝে মধ্যে এখন স্ত্রীকে একদিন নিয়ে গেলে তোমারটা খাই আসি, এটা না বাড়ি এসে আলু ভর্তা খাও স্ত্রীর সঙ্গে মিলে তাও ভালো, কিন্তু খবরদার নিজে হোটেলে ভালো খেয়ে বাড়ি এসে গল্প করো না, এগুলো যেন মনে থাকে সবসময়। তুমি যা খাবে স্ত্রী তাই খাবে, তুমি যা পড়বে স্ত্রী তাই পড়বে, খবরদার যেন তাদের প্রতি কোনো গালমন্দ করো না। স্বামী স্ত্রী পরস্পর এই হক যদি আমরা আদায় করি, ইনশাল্লাহ আমাদের পারিবারিক জীবনটা সুন্দর হবে, আর যার পারিবারিক জীবন সুন্দর তার পুরো জীবনটাই সুন্দর। আল্লাহবাক আমাদের সবাইকে, বিশেষ করে স্বামীকে তার হক, স্ত্রীকে স্বামীর প্রতি তার হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। স্বামী স্ত্রীর যদি ভালোবাসা সন্তানরা টের পায় তাহলে সন্তানরাও কিন্তু ভালো হয়, আর স্বামী স্ত্রী পরস্পর হইচই ঝগড়া ঝাঁটি দিয়ে সবসময় সন্তানরা শুনতে চায় শুনতে পায়, ছোট বাচ্চা ও তো বোঝে না কিন্তু বোঝে আমার বাপ মা পরস্পর ঝগড়া বাঁধায়, ওর লাইফের উপরে একটা দারুণ স্পট পড়বে, সারা জীবনও মনে রাখবে আমার বাপ মা আপাশে মিলছিল না। অতএব সন্তানের মায়ায় সন্তানের মহব্বতে নিজেরা অন্তত ভালো হওয়ার চেষ্টা করুন, নিজেদের পরস্পরের মহব্বতের বন্ধন আবদ্ধ দৃঢ় রাখুন। কোন স্ত্রী যেন স্বামীর প্রতি অবদ্ধতা না দেখান, যদি হয়েও যায় দিলেন দেওয়ার ক্ষমা চেয়ে তার হাতে হাত মিলিয়ে বলবে তুমি যতক্ষণ খুশি না হবে ততক্ষণ আমি খাবো না। ওই স্ত্রীকে আল্লাহ বলছে ওই স্ত্রী অবশ্যই জান্নাতি হবে, যে জান্নাতে প্রথমে বলেছে নবীরা জান্নাতি, সিদ্দিকরা জান্নাতি, শহীদরা জান্নাতি, এরপরে কার নাম বলছেন আল্লাহ রসুল, তোমাদের স্ত্রীরা জান্নাতি যাদের সন্তান বেশি হয় এবং যারা তোমাদের বেশি ভালোবাসে, এবং যখনই তোমরা আপাসে ঝগড়াঝাটি করো দ্রুত এসে তোমার হাতে হাত রেখে বলে হে স্বামী তুমি যতক্ষণ খুশি না হবে আমি ততক্ষণ খাবো না। এই কথা যে মেয়ে বলে আল্লাহ রসুল বলছেন ওহি আমিনা জান্নাত, সেও নবী এবং শহীদদের সঙ্গে সেও জান্নাতি হবে। আল্লাহ পাক আমাদের সবার ঘরে ঘরে এমনি করে শান্তির সুবাতাস বইয়ে দেন, এবং আমাদের ঘরে ঘরে এমনি করে সুশীলা স্ত্রী এবং সুন্দর স্বামী যেন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।